বাড়ি কোথায়? বাড়ি বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর ভাটাপাড়া ভাই। ওটা কি স্থানীয়? হ্যাঁ হ্যাঁ, স্থানীয়, আমরা লোকাল ভাই, এখানকার লোকাল। মানে বাপ দাদা সব এখানেই, 14 গোষ্ঠী আমাদের জন্ম ভাই। লাড়িপুতা? হ্যাঁ, একবারে পিওর লাড়িপুতা ভাই আমাদের। আপনার ফ্যামিলি সম্পর্কে একটু জিজ্ঞাসা করি, কয় ভাই বোন? আবার ফ্যামিলিতেও চলে গেলেন আপনি, বাবা। ফ্যামিলিতে আমি, আমার 2 ভাই আর একটা বোন আছে। আব্বা জীবিত আছে, মা মারা গেছে ভাই। না সমস্যা নাই, সবই আল্লাহর ইচ্ছা ভাই। তো কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 1 বোন, আমি হচ্ছে সবার ছোট। আপনি সবার ছোট? জি। বাকি ভাই ভাই বোনগুলো কি করেন? বড় ভাই আছে বগুড়াতে, ওখানে এই ডাচ বাংলা ব্যাংক, শুনেননি? হ্যাঁ হ্যাঁ, ওটা রকেট আছে, রকেট, ওই যে মোবাইলে বিকাশের মতো লেনদেন করে না, ওটাতে ওটাতেই আছে ভাই, এই এরিয়া ম্যানেজার হিসাবে আছে ভাই ওখানে। বিশাল বড় তো? হ্যাঁ ভাই, মেলা টাকা পয়সা ইনকাম করে গো ভাই। হ্যাঁ, আর বোনটা হচ্ছে ভাই বিয়ে দিয়ে দিয়েছি চাপায়ে, চাপায়ে পুলিশের সাথে ভাই, ওখানে বিয়ে দিয়ে দিয়েছি। ও ওর ওই দুলা ভাইয়ের ইয়ে আবার পোস্টিং হচ্ছে বরিশাল, ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওখানে বোন কেলে থাকে ভাই। বরিশাল গেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, গেছি ভাই, মেলা বার গেছি ভাই। বিশাল মেলা দূর ভাই রাস্তা। আপনার কি লাইন সেটাই তো জানি না। আমার লাইন হলো শুধু লাইন দেওয়াই হচ্ছে লাইন। ও বাবা, এটা কিসের ভাই, ডিসেন না ইয়ার কিসের ভাই? পাঠিয়ে ফেলেছেন ভাই, তাই না? আপনাদের লাইন দেয়? ফেসবুক, ইউটিউব সব চলে ইন্টারনেট। মাঝে মাঝে বাধে না তো ভাই, এটা যে দেখছি হা করে থেকে গেল ভাই, ঘুরছে ঘুরছে ঘুরছে, বুঝছেন ভাই, চাকা ঘুরছে। হ্যাঁ ভাই, খালি যে চাকা ঘুরতেই আছে। হ্যাঁ, মাসে মাস শেষে তো আবার ফোন দিয়ে ঠিকই টাকা গুনে নেবেন, ঠিকই টাকা গুনে নেবেন, ঠিকই বলেছেন ভাই। খুব মানে পেড়ার চাকরি ভাই, তাই না ভাই? চাকরি মানে দায়িত্বটা পেড়ার, মানুষ খালি ঘোরাটাই দেখে, আর বাকিগুলো যেগুলো দেখে ওগুলোর কথা কিছু বলে না। না কেন বলবো না কেন ভাই, আপনি সারা টাকা দিচ্ছি মাস শেষে আপনাকে নগদ গুনে। হ্যাঁ, কিন্তু যখনই বাড়িতে রাত্রে 10টার দিকে যে ফোন চালু করছে আর নেট নাই, তাহলে বলবো না ভাই। আচ্ছা, তো বরিশাল নিয়ে একটু কথা বলি। বলুন ভাই। বরিশালে তো 1.5 বছর ছিলাম, ওখানে টাটকা ইলিশ মাছ পাওয়া যায়, আর মানুষজনও ভালো। আপনি যেহেতু গেলছেন, কোন লোকেশনটা বরিশালে? আমি বরিশালে গেছিলাম ভাই হচ্ছে ওখানে আমার নথুল্লাবাদ বাস স্ট্যান্ড আছে ভাই, বুঝছেন? আমাকে রাত্রেবেলা নামিয়ে দিল 5টার দিকে ভাই, ঘুট ঘুটে অন্ধকার ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। দুয়া কালাম পড়ে নিলাম, বোনকে ফোন দিলাম, দুলা ভাই তো ঘুমাচ্ছে ডিউটি শেষে, দিয়ে ফোন দিলাম, বোন রে কোথায় আসবো, তোর বাড়ি কোথায়? বলছে কালো মিস্ত্রির বাড়ি, কালা কালো মিস্ত্রি। হ্যাঁ, কালো মিস্ত্রির মোড় না ভাই, ওটা আবার হচ্ছে কালাচানের মোড়। হ্যাঁ, কালাচানের মোড়, চলে আয়। রিক্সা ভাড়া ঠিক করলাম, রিক্সা ভাড়া চাইলো ভাই 100 টাকা। আমি বলছি না, আমিও পাশ থেকে রেলেছি, ওকে 100 টাকা দেওয়া যাবে না। বললাম 50 টাকা, মানে ভোরবেলা তো? হ্যাঁ হেভি ধান না, ভোরবেলা না ভাই, রাত 4টে, ভোরও না ভাই, ভোরলে তো ধান 5:30 দিকে হবে। দিয়ে রিক্সাতে উঠেই ওকে বললাম যে 50টা টাকা দিব চ, ও রাজি হয়ে গেল। দিয়ে দেখছি ভাই যাচ্ছে, রিক্সা তো যাচ্ছে। হ্যাঁ, আমিও ভয় করছি যে শালা কোন জায়গাতে আসলাম, যদি কেউ পেশে নেয় তাহলে তো সব যাবে। এদিকে বোনকে ফোন লাগিয়ে দিলাম যে বোন কোন দিক যাচ্ছে রিক্সাওয়ালা, বলছে না চলে আয়, এই বরাবরই চলে আয়। দিয়ে এক জায়গাতে এসে দাঁড়িয়ে গেলাম, দেখছি বড় করে সাইনবোর্ডে লেখা আছে ভাই কালা কালাচানের মোড়। দিয়ে বলছে আরও ভিতরে ঢুক, এরি শালা যে দেখছি খালি কুত্তা, এত কুত্তা রাত 4টে দেখে ভাই ভাউ ভাউ ভাউ শুরু করে দিল ভাই, আর কেউ কেউ তো আছেই। বলছে আমাকে ওরা কতদিন ধরে চিনে, এমনভাবে ডাক শুরু করে দিল ভাই। তাও কষ্ট করে গেলাম, দেখছি বোন 3 তলা থেকে চাবি ফেললো, সে উঠলাম ভাই। এই হলো বরিশাল। দিয়ে ছিলাম ভাই ওখানে ভালো, ওখানকে মাছ টাছ ভাই সকালবেলা উঠে দেখছি খালি পাঙ্গাশ, পাঙ্গাশ লেখে খালি বেসছে ভাই। তাও মোটামুটি সাদা সেদ, একটু লোনা পানির জায়গা তো, আমাদের মতো পানি এখানকার মিষ্টি না ভাই। হ্যাঁ, এমনি ভালো ভাই, লোকজন ওখানকার ভালো, রাস্তাঘাটও বড়ো। হ্যাঁ, এই হচ্ছে ভাই, উন্নয়ন এখনও হয় না আমাদের রাজশাহীর মতো না ভাই। রাজশাহীতে যেমন আমাদের মেয়র করে দিয়েছে ভাই, যেরকম রাস্তাঘাট বড়ো, বাগান টাগান ভাই, আর লাইট তো আছেই। এই হচ্ছে ভাই, বরিশাল থেকে রাজশাহীতে আসি। বলেন ভাই, চাচা কি করে? মানে আমার বাপ, আমার বাপ হচ্ছে ভাই আগে আড্ডিতে দোকান ছিল কসমেটিকের, পরে একটু অসুস্থ হওয়ার পর আমি আর আমার বড় ভাই বলেছি তুমি বাসাতেই বসে থাকো, তোমাকে কাজকাম কিছু করা লাগবে না। আমরা দুই ভাই আছি, দুই ভাই যেটুকুটা টাকা পয়সা ইনকাম করি আমরা এটাতেই হয়ে যাবে, ডাল ভাত খেয়ে যেটুকুটা পারি চালিয়ে নিতে পারব। আচ্ছা বলেন, ছোটবেলায় প্রথম স্কুলে ভর্তির কোনো ঘটনা, কোন স্কুলে ভর্তি হয়েছিল প্রথম ভর্তির ঘটনা? ভাই আমি ভর্তি হয়েছিলাম ভাই, যেটা মানে মনে এখনো আছে সেটা হলো হেলনাবাদ। হেলনাবাদ এক ছিল দুই ছিল, হ্যাঁ, যেটা ছোট হেলনাবাদ এই কলোনির ভিতরে, ওখানে তো মায়ের সাথে এটা ঘটনা ভাই। আম্মা, আমার মা আমাকে নিয়ে গেল স্কুলে, তো গেলাম স্কুলে, আমার বোন ছিল, বোনের সাথে করে গেলাম হাত ধরে, হ্যাঁ, দিয়ে ওই যেই ওখানকার মানে হেড হেড মাস্টারনি থাকে ওই স্কুলের, হেডমাস্টারনির বাসায় গেলাম। মা, আমার মায়ের অনেক জানাশোনা ছিল, বান্ধবী টাইপের, যে ওখানে যে কথাবার্তা বলে, তো ওই মাস্টারনির ব্যাটাটা পড়তে হচ্ছে প্লেতে, কিন্তু আমার মা লিয়ে গেছে আমাকে ক্লাস ওয়ানে ভর্তি করে দিয়ে, বুঝেন ব্যাপারটা, হ্যাঁ, কিন্তু ওই ছেলের পাল্লাতে পড়ে আমি, ওই বলছে তুমি ওর সাথে খেলা একটা মিল হয়ে গেছে মনের মহব্বত বুকে বুকে লেলিয়েছি, দিয়ে ওকে যখন জিজ্ঞেস করছি তুমি কোন ক্লাসে পড়ো, ও ছোড়া আমাকে দেখিয়ে দিয়েছে প্লেতে ভাই, দিয়ে মনে করেন ভাই আমি বলছি তাহলে ওই ক্লাসেই ভর্তি হবো, আমাকে সাররা দিয়েছে তুমি কোন ক্লাসে ভর্তি হবা, আমি ওই ওই ক্লাস দেখে নিয়েছি, দিয়ে আমাকে ভর্তি করে দিয়েছে ইয়েতে ছোটো ক্লাসে, কিন্তু আমি কিন্তু ভাই ভর্তি হতে গেছি কিন্তু ওয়ানে, আমার বাড়ি থেকে বলে দিয়েছে যে তুই ওয়ানে ভর্তি হবি, দিয়ে ভাই আমার এক বছর লস ওখানে, তাও বুঝিনি ভাই, যাই হোক একটু বেশি শিখে নিয়েছি ওখানে এক বছর বেশি পড়ে, তো এইটা একটু ছিল ভাই। আর মেন স্মৃতি মানে ভালো ভাই মনে রাখার মতো, যে স্কুলটা ভাই মজা ছিল, সামনে স্কুলে খেলার মাঠটা, খেলার মাঠ ছিল বড়, তো মাঝে মধ্যেই দেখতাম যে বড় ভাইরা ভাই চলে আসতো ক্রিকেট খেলতে, তো ওরা দর্শকদেরকে ভাই সিঙাড়া খাইতো, হ্যাঁ হ্যাঁ ভাই, তো খেলা দেখতাম মাঝে মধ্যে, ওরা টুর্নামেন্ট করতে দেখছি দর্শকদেরকে ভাই একটা একটা করে সিঙাড়া দিত, খুব ভালো লাগতো ভাই। স্কুল আমাদের ধরেন সকাল 8টা থেকে কি 7টা থেকে ছিল, ওই 9টার মধ্যে ছুটি হয়ে যেত, তখন ভাই বাড়িতে আসতাম না, বসে খেলা দেখতাম, সিঙাড়া খাবো, আরে ভাই সিঙাড়া এত বড়ো সিঙাড়া দেবো, আলুর কি কলজে মনে নাই ভাই, খেতাম হেভি টেস্ট লাগতো ভাই, তখন আলুর সিঙাড়া, হ্যাঁ ভাই এটা ঠিক, ওদের বলছি তো ভাই তখন তো আর অত ভাই ছোটো কাটো ব্রেনে ধরে রাখতে পারে ভাই অত কথা। আমার এই আপনার কথা শুনে আমারও সিঙ্গাড়া খাওয়ার একটা ঘটনা মনে পড়ে গেল। বলেন শুনি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্কুলে ছাত্র ছিলাম। আচ্ছা আচ্ছা। তো টিফিনে কাজলাতে একটা হচ্ছে, তখন ওটা হোটেল বলতো না, স্টল বলতো, মানে চায়ের স্টল, তখন ওই মান্দুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্টল ভাই মান্দু, এক নামে ইউনিভার্সিটির মানে গোটা পৃথিবীব্যাপী যারা রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র তারা, এখন ওই দোকানটা নাই, বাট সেই 80-90-এর দশকে মান্দুর স্টলের সিঙ্গাড়া, মান্দুর দোকানের সিঙ্গাড়া খাইনি, এরকম যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুঁজে পাওয়া যাবে না, এমন লোক মানে নাই, মানে খাইনি এরকম লোক নাই আর কি, সবাই খেয়েছে। যে ধরেন কিছু থাকে না আপনার হতভাগা, আমরা যেটা বলি একবারে মানে জন্মটাই বৃথা, হ্যাঁ এরকম টাইপের কিছু লোক থাকে ভাই, দেখবেন যে ওরকম খুঁজলে পাওয়া যেতে পারে ভাই, হ্যাঁ হ্যাঁ ওটাই ভাই। তো আলুর সিঙ্গাড়াটা টিফিনে আমরা যেটা শুধু মানে সিঙ্গাড়া গরম গরম তুলতো আর নাই, আর হচ্ছে তখন সালাদ ছিল না, পেঁয়াজ দিত, আচ্ছা কুচি কুচি করে পেঁয়াজ দিত ভাই, মানে সেই টেস্ট জিভাতে এখনই পানি চলে আসে। আপনি তো বুঝলেই মনে হচ্ছে আমাকে ধরে দিলেন, কিন্তু ওই লোককে তো আর খুঁজে পাবো না ভাই, ওই সিঙ্গাড়া আর ওই স্বাদ ভাই সম্ভব না ভাই, হ্যাঁ এখন তো দুনিয়ার খালি ভেজাল আর ভেজাল রে ভাই, ঘুরে গেছে ভেজাল। তারপরে স্কুলে এসে ক্রিকেট খেলা দেখতেন, এরকম আস্তে আস্তে কোন ক্লাস পর্যন্ত পড়া হয়েছিল? ওই স্কুলে আমি পড়েছিলাম ভাই হচ্ছে ক্লাস টু পর্যন্ত ভাই, তারপরে এদিকে এসে যে আমাদের মাদার বক্স নাম করা, হ্যাঁ জেলখানার মোড়টা পার, হ্যাঁ তার বাম সাইডে একটা স্কুল ছিল, ওই স্কুলে ভর্তি করে দিল ভাই, হ্যাঁ। আর ওই যে আমাদের বাপ মায়ের যেটা শখ, বেটা ল্যাবরেটরি স্কুলে পড়বে, কলেজেটে পড়বে, ভর্তি পরীক্ষা মেলা দিয়েছিলো ভাই, ছিলাম তো গদ্ধপ ভাই, ওরকম ধরনের পড়াশোনা করিনি, সারাদিন ওরকম টোটোই করিনি, হ্যাঁ কিন্তু ওই ঢুকেনি, তখন বদমাইশি যেগুলো ছিল ভাই আমাদের মধ্যে করার, দিয়ে ভাই লাস্টে ওই মাদারবক্স স্কুলে ভর্তি হলেন। না না ওখানে ওটা ক্লাস মানে ক্লাস প্রাইমারি পর্যন্ত পড়াইতো, কিন্তু না তার মধ্যে আমাকে ইয়ে দিল ভাই হচ্ছে মসজিদ মিশন স্কুল, হ্যাঁ এটাতে অ্যাডমিশন দেওয়া হলো ভাই, বুঝছেন অ্যাডমিশন দিলাম ওখানে, আবার টিকে গেলাম ভাই। ক্লাস ফোরে অ্যাডমিশন দিয়েছিলাম, হ্যাঁ, দিয়ে ওখানে টিকে গেলাম, দিয়ে আল্লাহর রহমতে ওখান থেকে এসএসসি দিয়ে এই তো বের হলাম ভাই। তারপরে আমি ভাই ডিগ্রি দিয়েছি, ডিগ্রি কমপ্লিট করেছি ভাই আপনাদের দোয়াতে। ডিগ্রি কমপ্লিট করেছি ভাই রাজশাহী কলেজ থেকে, হ্যাঁ, রাজশাহীর লোকাল, তো রাজশাহী কলেজ ছাড়বো কেন ভাই। ব্রিটিশ আমলের একটা কলেজ, এখনো ঢুকলে ভাই ভালো লাগে, এবং এখন আরো মনে করেন যে কিছু কিছু আধুনিক বিল্ডিং করেছে, হ্যাঁ। আর রাজশাহী কলেজে ভাই স্কুল লাইফেও যেতাম, যখন ওই যে ভাই জিআরসিতে ক্রিকেট টুর্নামেন্ট হতো, হ্যাঁ, তখন তো ভাই যেতাম, যে খেলা দেখতাম, মজার একটা ছিল ভাই, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তখন ভাই, হ্যাঁ, সাত ভাইয়ের তখন অত চিনতাম না, তো ওই যে কাঠের বলে খেলা দেখতে ভাই যেয়ে চলে যেতাম ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভাই অন্যরকম খেলা, তখন লাল বলের খেলা ভাই, হ্যাঁ, দরগাপাড়া ভাটাপাড়া এলাম কত খেলা হতো ভাই বিভিন্ন পাড়ার, হ্যাঁ, হেতমখা, হ্যাঁ হ্যাঁ। তখন একটা আমাদের এই রাজশাহীতে ভাই খেলার একটা দৌড় ছিল ওই রাজশাহী কলেজের মাঠে, আর ওই মণিচত্তরের মাঠ তো ভাই বন্ধ করে দিল বিডিআররা, শালা কী করে জেলখানার পুলিশ টুলিশরা বন্ধ করে দিল, দিয়ে ভাই ওই রাজশাহী কলেজের মাঠেও খেলা দেখতে গেছি আমি, আর মণিচত্তরের মাঠটাতেও খেলা দেখেছি ভাই ওই স্কুল লাইফেই, হ্যাঁ। ডিগ্রি কলেজে যখন ধরেন ওদিক দিয়ে যেতাম, তখন মাঝে মধ্যে দাঁড়িয়ে খেলা দেখতাম ভাই। আচ্ছা ভাই, ছোটোবেলায় এলাকার ভেতরে কিছু থাকে না যে স্কুলের বন্ধু, স্কুলে আছে এলাকার ভেতরে কিছু বন্ধু বান্ধব, তাদের সাথে কী কী করা হতো ছোটোবেলায় ভাই? যদি আমার এখনও মনে পড়ে ভাই, এখনও মানে নিজে নিজের মানে মনে হলে ওটা একা একা অজন্তে হাসি ভাই, এরকম একটা ঘটনা ছিল। সেটা হলো তখন স্কুল মানে শিক্ষা জীবন যদি বললেন তাহলে শুরু করিনি তখন। একবার কী হলো, চান্ডাতের দিন ভাই, তো এলাকার যেগুলেন ছেলেপিলে আছি ভাই, এগুলো নিয়ে আমরা হই হুল্লোড় করে বেড়াতাম, রাত্রেবেলা পটকা ফুটাতাম, এ করতাম। দিয়ে করলাম কি ভাই, মানে এক বড়ো ভাই ছিল, নাম ছিল আলফাজ, ও করলে কি একটা রিক্সা করতে ম্যানেজ করলো ভাই, পেটলার মানে রিক্সার চালক থুয়ে গেছে, ও ম্যানেজ করলে টানছে ভাই রিক্সা ফাঁকা মাঠ দিয়ে রাস্তা দিয়ে। তখনটা রাস্তা তো দুর্গম গ্যাঞ্জাম ছিল না, খালি রিক্সায় চলতো, ওই রিক্সাতে মানে যে যেরকম পাচ্ছি উঠে গেছি আমরা, দিয়ে আমি উঠে গেছি ভাই রিক্সাতে, আর ওই রিক্সা চালাইছে ভাই, একবার ডানে লিছে একবার বামে ভরে দিছে, দিয়ে আবার মনে করে চলে গেছে, দিয়ে একবারে এমন জোরে কাতলিয়েছে ভাই, আমিও পড়লাম, আমার পর দু পাঁচজন পড়ে নিল ভাই, ঠিক আছে। রিক্সা দেখছে ওদিকে চপট খেয়ে উল্টে পড়ে আছে ভাই, হ্যাঁ, না না না ভাই, আমরা ওই যে ফাঁকা রিক্সা পেয়েছি পেটলার থেকে মানে কোথায় গিয়েছে ভাই চাবড়ি খেতে, হ্যাঁ, আমরা লিয়ে দৌড় মনে করেন, আর ওই রিক্সার পিছিয়ে মনে করেন সাত আটজন ছেলেপিলে দৌড়ছি হুল হুল করে অন্ধকারের মধ্যে, আর রিক্সা যে উল্টে গেছে কারো খেয়াল নাই, আর আমার উপর তিন চারজন পড়ে আছে রিক্সা উল্টার পর, হ্যাঁ, পড়ার পর যে ভাই মানুষ কান্দে, আমাদের কোনো হুশ নাই, আমরা হাসছি ভাই ছয় মিলে, হ্যাঁ, না না কিচ্ছু হয়নি ভাই। তখন ছোটোবেলার লাগা মানে মধ্যে বুঝছেন না, বা মায়ের সরষের তেল ডলে দিত গায়ে, ওই হিটেই মনে করেন কিছু হয়নি, হ্যাঁ, মজা লাগতো ভাই এই ঘটনাগুলো। এগুলেন তো আর ভাই আমরা ঈদের দিন এখন আর বা চান্ডাতে এগুলো আর পাই না ভাই, ওই স্মৃতিগুলো এখনও হয় মনে পড়লে অজন্তে হাসি, ঠিক আছে। তাহলে বর্তমানে কী করা হচ্ছে? আমি ভাই এখন আছি একটা ব্যবসা করছি, আগে যদি বলি আগে ছিলাম ভাই হচ্ছে বেঙ্গল প্লাস্টিক পাইপের, নাম তো শুনেছেন, হ্যাঁ, ওখানে বেঙ্গল ওই প্লাস্টিক পাইপের কর্পোরেটে জব করতাম, হ্যাঁ, ঢাকাতে আমার অফিস ছিল, ওখানে দশ বছর চাকরি করার পর ওইটা এই গত এ বছরে ফেব্রুয়ারিতে রিজাইন দিই। দিয়ে এখন এই একটা বসুন্ধরা, নাম শুনেছেন, বসুন্ধরার কনজুমারের একটা ডিপো লিয়েছি, এই আপনার হচ্ছে ইয়া নদাপাড়া টেক্সটাইল আছে না, এই টেক্সটাইলের ভিতরে ভাই এখানে ডিপো লিয়েছি, ডিপো লিয়ে আল্লাহর রহমতে করছি ভাই আপনাদের দোয়ায়। এটা কি প্রথম, ওইটাই প্রথম চাকরি ছিল? না না, ওটা ছিল আমার ধরেন দ্বিতীয় চাকরি, প্রথম ছিল ভাই আমি যে মন্টেক্স কলম, তো নাম শুনেছেন মন্টেক্স লিঙ্ক কলম, ওই কলম কোম্পানিতে চার বছর, এই সরি দু বছর চাকরি করেছিলাম ভাই। হ্যাঁ ভাই করেছি, আল্লাহ রহমতে সেরে ফেলেছি ভাই, মেলা আগে সেরে ফেলেছি 2012 সালে। এটা মানে রিলেশন বলে মানে আমার পছন্দে, তারপর বাড়িতে জানিয়ে, হ্যাঁ, এভাবে করে ফেলেছি। এটা শ্বশুর বাড়ি হচ্ছে আপনার হচ্ছে নগাঁও মহাদেবপুর ভাই, হ্যাঁ, নগাঁও মহাদেবপুর মধুপুরে আমার শ্বশুর বাড়ি। না না, বাড়িতেই কাজকাম করে, ছেলেপিলা দেখে, এই আমার একটাই ভাই, একটা বেটা, বয়স 6 বছর হয়েছে ভাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রাজশাহীর হচ্ছে আপনার পছন্দের খাবার কি? রাজশাহীর পছন্দের খাবার যদি বলেন ভাই, আগে তো বাঙালি ভাই ভাত, হ্যাঁ, তারপর ধরেন আমাদের পদ্মার মাছ তো আছেই, হ্যাঁ, মানে ভাই আমার খাওয়ার ব্যাপারে পছন্দ যদি বলেন সবই পছন্দ ভাই, কিন্তু রাজশাহীতে আমরা যে আছি মোটামুটি ভাই সব কিছুই পিওর পাই। হ্যাঁ, এই জন্য ভাই যদি মানে একজ্যাক্ট যদি বলেন যে ভাই এটাই বলতে হয় আপনাকে যে একটা পছন্দ বলেন, একটু কষ্টকর হয়ে যাবে আমাদের লেগে। বাইরে থেকে যদি আসতে চাই ধরেন আমরা ফার্স্টে তো ধরেন ওদেরকে যে বিভিন্ন হোটেল মোটেলে যেগুলো করছে ভাই এখন, এগুলো আগে নিয়ে যাই। ধরেন যেমন হচ্ছে আমাদের সিএনবির মোটেল হচ্ছে রানার মিষ্টি, গরম মিষ্টি তো আছেই ভাই। হ্যাঁ, তারপরে ধরেন আছে যদি সেকেন্ড টাইমে মানে মিষ্টি দিয়ে শুরু করি, যেহেতু আমরা রাজশাহীর লোকের তো একটু বুঝে নিত, আমাদের দিলে তো লবণ টবণ কিছু নাই, আমরা হচ্ছে মিষ্টি দিয়ে শুরু করব সেটা। তারপরে আছে ভাই বাটার মোড়ের জিলাপি, হ্যাঁ, বাটার মোড়ের জিলাপি ভাই নাম করা। তারপরে যদি বলেন এবার চলে আসবো ভাই চায়ে, চা হলে আমাদের বড় মসজিদে যেখানে ভাই 8-10 রকম চা করে ভাই, এই চাটা খাওয়াবো ওকে যদি কেউ আসে মানে বাইরে ঘুরতে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো বড় মসজিদের নিচে দেখবেন ভাই একবারে জটলা হয়ে যাবে বিকাল 5টার দিকে ভাই, দাঁড়ানোর মধ্যে পা ফেলার যোগ নাই। এখানে বিজলি চা, সানিলিয়ন চা, কত রকম চা ভাই খাবেন আপনি। হ্যাঁ, মরিচ চা এগুলো আছে ভাই। তারপর হচ্ছে মালটা চা, হ্যাঁ, কয়েকটা দোকান আছে ভাই ওখানে চা খেলে আপনার মধ্যে হ্যাঁ যে এখানে 200 টাকা বিল করে যায় চায়ের ভাই, জম বেশ ওখানে ইয়ে হয় ভাই। বাড়িতে আপনার বাজার হাট কি করে? বাজার হাট ভাই আমার মানে আব্বাই করে ভাই, এখন পর্যন্ত টুকটাক করি ভাই। হ্যাঁ, মানে আমার বাপ এখনও ইয়ে হবে দায়িত্ব আমার কাঁধে তুলে দেয়নি। হ্যাঁ, এই হচ্ছে ভাই যেটা সত্যি ঘটনা। করোনার সময় কেমন সময় কেটে? ওরে বাপরে বাপ বলছেন ভাই, তখন তো মনে হচ্ছে যে ভাই ফখরুদ্দিন আলের কারফিউ। হ্যাঁ, ওই কারফিউ দেখেছি, আর কারফিউ দেখার পর যখন এই করোনার সময় রাস্তাঘাট ফাঁকা দেখেছি ভাই, মনে হচ্ছে যে ভাই গায়ের লোম খাড়া হয়ে যেত ভাই। মাঝে মধ্যে চুরি চুরি মানে লুকিয়ে লুকিয়ে যে আমরা বাঙালি তো আমাদের কাটকে দমে রাখতে পারে ভাই, বেরিয়ে গেছি বাড়ি থেকে যে কোনো বাহানা দিয়ে রাস্তাঘাটে পুলিশ না। করোনার ভাই ভয় করতে হবে তো আল্লাহকে, করোনাকে ভয় করলে আছে তার হুকুমে তো সব কিছু হবে ভাই। হ্যাঁ, তো ভাই বাইর হতাম তো তখন ভয় লাগতো যে রাস্তাঘাটে কেউ নাই ভাই, মানুষের কী দুর্ভোগ, চারিদিক ভাই নিঃশব্দ। হ্যাঁ, কেউ যে কিছু নিবে বা কিছু কিনবে দরকারি জিনিস এটা কিনার সুযোগ ছিল না ভাই। আমাদেরও লেগেছে অনেক কিছু জিনিস পাইনি কিনতে, অনেক কষ্ট হয়েছে ভাই। হ্যাঁ, তো যাক আল্লাহ এই বিপদ পার করে দিয়েছে ভাই, আল্লাহ হায়াত দিয়েছে যে বেঁচে আছি। অনেক অনেক নিজের মানুষকে দেখেছি চলে যেতে ভাই। হ্যাঁ, অনেকে আছে ভাই করোনাতে বা ওই যে অসুখটা ধরে নিয়েছে ভাই, COVID-19 না কি বলছে ভাই, ওটাতে ইফেক্টেড হয়ে গেছে বা ধরেন অসুখে পড়ে গেছে। আবার কিছু আছে ভাই যে বিনা চিকিৎসাতে চলে গেছে ভাই। হ্যাঁ, যে সবচেয়ে খারাপ লেগেছে ভাই, মানুষটা মারা গেছে আমরা ভয়ে দেখতে যাইনি ভাই। হ্যাঁ, এই জিনিসগুলো অনেক মানে আমাদেরকে ভাই কী বলবো ভাই, বেঁচে আছি ভাই এটা হলো বিষয়। হ্যাঁ, যে ওই 2টা বছর যে মানুষের কীভাবে অনেক গরিব দুঃখী আছে, রিক্সা চালক আছে, অনেক কষ্টে ভাই পার করেছে দিন। খেলাধুলা করেন তো? হ্যাঁ ভাই, টুকটাক করি ভাই। আপনাকে দেখে তো মনে হচ্ছে যখন জিম থেকে আসলেন। জি ভাই। কবে থেকে জিমের সাথে জড়িত? ভাই জিমের সাথে জড়িত যদি বলেন 5 মাস মানে 5টা মাস হয়েছে ভাই আমার জিম করা। ভাই যেহেতু বয়স ধরেন আমার 30 পার হয়ে গেছে, হ্যাঁ, তো এখন যদি শুরু না করি ভাই, আর যদি রোগ বলায় ধরে নেয়, তো এই ডাক্তার শালাদেরকে টাকা দিতে দিতে তো আমার সব পুঁজিবারটা শেষ হয়ে যাবে ভাই। ডাক্তার বলবে যে হ্যাঁ কিছু ওষুধ লেখার পরে বলবে যে নিয়মিত হাঁটবে। হ্যাঁ, ওই ডায়াবেটিক্স মাইডিস আছে না ভাই, ইনসুলিন মিশুলিন লিতে লিতে তো আর দেখ শেষ হয়ে যাবো। ওই জন্য আগে একটু শুরু করি ভাই, তাহলে ধরেন মনোবল একটু ভালো হবে, চাঙ্গা হবে, এ কারণে ভাই শুরু করা। বিশ্বকাপ খেলা হচ্ছে ফুটবল। জি ভাই। এ সম্পর্কে কিছু বলবেন, কাকে সাপোর্ট করেন, কেমন খেলাটা দেখেন? সাপোর্ট ভাই তো সবাই তো দেখি, এই 22টা প্লেয়ার একটা বল নিয়ে দৌড়ে। হ্যাঁ, খেলাটা মোটামুটি ভালো লাগে, শর্ট টাইমের মধ্যে শেষ হয়ে যায় ভাই, 45-90 মিনিটে শেষ। সাপোর্ট বলতে ভাই আগে করতাম আর্জেন্টিনা ভাই মন থেকে। হ্যাঁ, তারপর কিছু কারণে ভাই, কিছু কারণে এখন ভাই সেনেগাল করি ভাই, এই টিমটা ভালো লাগে ভাই। হ্যাঁ, বুঝছেন ভাই, ভালো লাগে সেনেগালে খেলা। যাক ভাই, এবার কিন্তু ভাই সেনেগাল গেছে ভাই সেকেন্ড রাউন্ডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভাই, কালকেই ফাইনাল করে ফেলেছে সেনেগাল সেকেন্ড রাউন্ড ভাই, দেখে খুব ভালো লাগলো। ওই যে মানে প্লেয়ারটা আছে না ভাই, মানে দেখবেন চুলটুলিয়া করে, ওই প্লেয়ারটা আমার খুব ভালো লাগে ভাই। কিন্তু শালা ওই প্লেয়ারটা এবার ভাই ইঞ্জুরি না কি হয়েছে ভাই, দুর্ঘটনা, খেলতে যাচ্ছে না গো। হ্যাঁ গো, হ্যাঁ ভাই দেখি না ওই প্লেয়ারটার লেগে ভাই বেশি লাগতো, ভালো লাগতো খেলাটা, কিন্তু ধরেন এত বড় একটা আবার কাতার আয়োজন করেছে, এই কাতারে ভাই সে ভাই সবই ভাই আল্লাহর ইচ্ছে, সুযোগ পেল না, ওই ছেলেটা খেলা দেখতে হতো ভাই। আর অন্য ধরনের যে ক্লাবে খেলে তো কখন খেলা হয় কখন শেষ হয়ে যায় বুঝতে পারি না, এই বিশ্বকাপটা হলে ভাই একটু দেখতে পারতাম। বড় বড় পর্দা লাগিয়ে দিয়েছে ভাই বিভিন্ন জনের, ওই যে কমিশনাররা দিচ্ছে ভাই, সেজন্য দেখছি ভাই যে রাত্রে রাত্রে মাঝে মাঝে খেলা দেখি, রেগুলার না ভাই, খেলা একটু বেছে বেছে দেখি, নাহলে ভাই কাজকাম করতে হয় তো, ওই রাত্রে আবার ঘুমতে দেরি করে ঘুমাইলে আবার যেতে বুঝছেন না। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান বক্তব্য। কিসের মূল্যবান ভাই, আপনি বললেন আমি জিজ্ঞেস করলাম, মূল্য দিতে পারবেন আপনি গা? অত সোজা ভাই, রাজশাহীর লোকের কথার মূল্য দিবেন আপনি? হ্যাঁ এটা না কথার কথা ভাই, আমাদের সামনে হিসাব করে বলতে হয় ভাই, হ্যাঁ নাহলে পাইতে পারবেন না আপনি। ঠিক আছে ভাই, ভালো থাকেন, হ্যাঁ ভাই দোয়া রাখেন, আর মাঝে মাঝে আসেন ভাই আমাদের এলাকার দিকে আসেন, হ্যাঁ বুক ভরে ভাই, বুক ভরে ভালোবাসা দিব ভাই আমরা, হ্যাঁ রাজশাহীর লোকাল তো চলে আসেন ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।